জন্ম থেকে জ্বলছি মা গো, আর কতদিন বল সইব, এবার আদেশ করো তুমি আদেশ করো, ভাঙনের খেলা খেলব, জন্ম থেকে জ্বলছি মা গো, জ্বলছি মা গো। আমারে ব্যথা ভরা গান ফুল পাখি নিয়ে নয়, ও দুঃখের আগুনে পোড়া প্রাণ শুধু কেঁদে কেঁদে কয়, ও মা তোমার ভাঙা সংসার